সেরা ঘুড়ি রঙিন বল এইটুকুই সম্বল আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা বাজে বকা রাত্রি দিন অ্যাস্টেরিক্স টিন টিন এলো মেলো কথা উড়ে যেত হাসির ঠেলা সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে সবার অলক্ষেতে তুমিও কি ছিলে সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে সবার অলক্ষেতে তুমিও কি ছিলে হাওয়ায় হাওয়ায় হাওয়ায় হাওয়ায় বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা আর একবার যদি তোমাদের দলে নাও খেলা বন্ধু তোমায় এই গান শোনাবো বিকেল বেলা। ছেঁড়া ছবি স্ফটিক জল এইটুকু সম্বল, বাদ বাকি রোজ চলে যাওয়া বিকেল বেলা। যানজটে দেরি হয়ে গেল একাল বেলা, মরা মাছের চোখ যায় যত দূরে, শুকানো জল ছবি আজরো দূরে, মরা মাছের চোখ যায় যত দূরে, শুকানো জল ছবি আজরো দূরে, হাওয়ায় হাওয়ায়।